الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يسلمه التقوى ها هنا التقوى ها هنا التقوى ها هنا كل المسلم على المسلم حرام دمه ওয়ামালহু ওয়া ইরদুহু রওয়াহু মুসলিম। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অফুরন্ত রহমতে আমরা এখন পর্যন্ত জীবনে বেঁচে থেকে তার দিনের দাওয়াত দেওয়ার সুযোগ পেয়েছি এবং আজকের জুমার দিনে সকলে মসজিদে সমবেত তৌফিক অর্জন করতে পেরেছি সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যা রেখে যাওয়া আমানতের হকদার উদ্দেশ্যেই আমরা আজকে এখানে দাওয়াতের অর্থাৎ খুতবায় শরীক হয়েছি। আল্লাহ পাক মুসলমানদের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে সুন্দর একটা রূপরেখা কোরআনে দান করেছেন। মুসলিম উম্মাহ পরস্পরে কিভাবে দুনিয়াতে বসবাস করবে তার পরিচিতি বর্ণনা করে সূরা তওবা 71 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আওলিয়া ওয়া বাযু। মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহুনা আনিল মুনকার। তারা সবসময় সৎকর্মের আদেশ দেয় এবং অসৎকর্মে নিষেধ করে। ওয়া ইয়াকিমুনাস সালাহ। তারা নিয়মিত সালাত কায়েম করে। ওয়ায়ুতুনা যাকাত। যাকাত এবং সাদাকা আদায় করে। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু। এবং সকল কাজে তারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে। উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ। এইসব মুমিনদের উপরে আল্লাহ পাক সত্তর তার অনুগ্রহ নাজিল করবেন। ইন্নাল্লাহ আজিজুন হাকিম। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত ও মহাপ্রজ্ঞাময়। এই আয়াতেরই ব্যাখ্যায় আল্লাহ রসুল আরো বেশি করে বলছেন সুন্দরভাবে। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিমি। এক মুসলিম আর এক মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়ুসলিমুহু, সে তাকে লজ্জিত করে না, সে তাকে অপমান করে না, সে তাকে জুলুম করে না। বলার পরে আল্লাহ রসুল বলছেন, দেখো আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে বলে তিনি তিনবার নিজের বুকের দিকে ইঙ্গিত করলেন। এরপরে বলছেন, লিল মুসলিম আলাল মুসলিম হারাম দমুহু ইরজুহু ওয়া মালুহু, এক মুসলিমের জন্য আরেক মুসলিমের হারাম হল তিনটি বস্তু, তার রক্ত, তার মর্যাদা এবং তার অর্থ। কারোর রক্ত নিয়ে হোলি খেলা করা যাবে না, অর্থাৎ খুন খারাপই নিষিদ্ধ। কারো ইজ্জত নিয়ে সিনেমিন খেলা যাবে না, নারী হোক আর পুরুষ হোক, নিষিদ্ধ। এবং কারো অর্জিত সম্পদ, মাল সম্পদ অন্য চুরি ডাকাতি করে জবরদস্তি করে নিতে পারবে না, এটাও নিষিদ্ধ। এরপরে অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, দেখো তোমাদের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ হক হলো প্রতিবেশীর হক। আল্লাহ রাসূল বলছেন, আমি ভাবছিলাম এই প্রতিবেশীকেও বোধহয় সম্পত্তির অংশ দেওয়ার নির্দেশ আসতে পারে, এত কঠিনভাবে প্রতিবেশী সম্পর্কে জিবরীল আমাকে বারবার বলছিলেন। কোশ্চিনকালেও সে ব্যক্তি মমিন নয়, কখনই সে মমিন নয়, কখনই সে মমিন নয় যে ব্যক্তি তার প্রতিবেশীর কষ্ট থেকে নিরাপদ নয়। বুঝে গেল যে প্রতিবেশীর সঙ্গে সহমর্মিতা, সুন্দর আচরণ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। এগুলো বলার মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদের একটা মৌলিক দিক নির্দেশনা দিয়েছেন যে মুমিন কে হবে। ইয়ামুরুন বিল মারুফ ও ইয়ানহাউন আনিল মুনকার, এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুসলমান পরস্পরকে সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে নিষেধ করবে। এই মূল নীতি যখন মানুষ ভুলে যাবে, তখন সে আর মুসলমানদের প্রকৃত রুট থেকে সে হারিয়ে যাবে। বিশ্বব্যাপী মুসলিম উম্মার মধ্যে যে বিশৃঙ্খলা আজকে আমরা দেখছি, মূলত এই মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কারণেই। ভাই ভাইয়ের মহব্বত বৃদ্ধির জন্য আল্লাহ রসুল আরো নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরের ছিদ্রান্বেষণ করো না, পরস্পরের হিংসা বিদ্বেষ করো না, পরস্পরের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ো না, তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। কোরআনের এবং হাদিসের এই কথাগুলি নির্ভর করে মূলত একটি বিষয়ের উপরে, ইউতিউন আল্লাহ ও রাসূলহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপরে। মুসলমান যখনই প্রতিটি কাজে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে ফিরে যাবে, তখনই তার জীবনটা শান্তিময় হবে। যে কাজ করলে আমার দুনিয়ার ক্ষতি হয় না, সেই কাজটুকুই আমি করব, অর্থাৎ সেই নির্দেশটুকুই মানব কোরআন হাদিসের। যে কাজ করলে দুনিয়ার ক্ষতি হয় সেটা মানব না, এই চিন্তাধারা যখনই আসবে তখনই কোরআন সুন্নাহ থেকে আমি ছিটকে পড়ব, আমার উপরে আল্লাহর রহমত আসবে না। যেটা ওয়াদ আল্লাহর পাক করলেন, উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ পাক সত্য তাদের উপরে রহমত নাজিল করবেন। এই রহমত আসবে ওই ইমানদারদের উপরে যারা প্রতি পদে পদে আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করে। মুসলিম অমুসলিমের মৌলিক পার্থক্য এখানে, অন্যেরা নিজেদের মন গড়া বিধানের আনুগত্য করে, আর মুসলিমরা আল্লাহ প্রেরিত পবিত্র বিধান কোরআন এবং হাদিসের আনুগত্য করে। আমরা যেমন সংবিধানকে বড় করে দেখি, মুসলিম উম্মা তেমনি কোরআন এবং হাদিসকে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি বড় করে দেখে। একটি হাদিসের বিরোধিতা করা মুসলমানের পক্ষে সম্ভব নয়। যদি আমরা করি গুনাহগার হব, আর এই গুনাহ যাতে না হয় সেজন্য আমাদেরকে প্রতি পদে পদে উপদেশের মধ্যে থাকতে হয়। ওলামায়ে কেরামের বড় দায়িত্ব হল মানুষকে দিনের পথে ডাকা, মানুষকে উপদেশ দেওয়া। এই বড় দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ওয়াদাক্কির ফাইন্না যিক্রা তানফাউল মুমিনিন, তুমি মানুষকে উপদেশ দাও, কারণ উপদেশ মুমিনদেরকে উপকার করে, এই মৌলিক নির্দেশনাই আমাদেরকে পথ দেখিয়েছে। ফলে আজকের মুসলিম বিশ্বের সঙ্গে অমুসলিম বিশ্বের তুলনা করে আজকে সেই ইহুদি নাসারারই বলতে বাধ্য হয়েছে, যেসব দেশে মুসলমান বসবাস করে সেসব দেশে জেনা ব্যভিচারীর এইডসের অত্যাচার নেই বললেও চলে, কারণ ওইসব দেশের মানুষ শুকরের মাংস খায় না, ফলে জেনা ব্যভিচারীর তৎপরতা সেখানে কমে গেছে, আর সে কারণে তাদের এইডসের মাত্রাও কম। আস্তে আস্তে দুনিয়ার মানুষ স্বীকার করছে, যারা আজকে সকালে বিবিসি শুনছেন তারাও শুনেছেন নিশ্চয়ই, যে লন্ডনে বসে রিসার্চ হচ্ছে যে সারা পৃথিবীব্যাপী যে মারামারি চলছে, শুধু বাংলাদেশেই না, সব দেশেই নেতৃত্ব নিয়ে মারামারি কাটাকাটি, আর দিন দিন হিংসার একটা নতুন নতুন ক্ষেত্র বের হচ্ছে। এতে এক মানুষ এত নিচে কেন নামল? গবেষকরা যদিও ইমানদার মুসলমান নন, তথাপি তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে না, নৈতিকতার অবক্ষয়ের কারণে এগুলো হচ্ছে। মানুষ যতই নৈতিকতার অবক্ষয়ের দিকে নেমে যাচ্ছে, ততই মানুষ পশুত্বের নিম্নতম সীমায় চলে যাচ্ছে। তারা নৈতিকতা পর্যন্ত বলেছেন কিন্তু ইসলামের কথা বলেননি। কে না জানে তাদের মনের মধ্যে ইসলাম আছে, মুখে নাই, সবাই স্বীকার করছে, যার জন্য আজকে ইউরোপ আমেরিকাতে ইসলামের গতি এত বেড়ে যাচ্ছে তারা কল্পনা করতে পারছে না। এমনকি জার্মানির চ্যান্সেলর মহিলা মানুষ মার্কেল বলেই ফেলেছেন আগামী 50 বছরে জার্মানি সব মুসলমান হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ কি? ইসলামের জাতির নিজস্ব সত্যের একটা জয় আছে, তার নিজস্ব সম্মোহনী শক্তি আছে, ইমানি তেজ একটা আছে, সেটার সামনে কোনো গুলি বোমায় কাজ করে না। মানুষ জীবন দেয় কিন্তু ইমান দেয় না। এই ইমানটা কি? পার্থক্য হলো মৌলিক এই, অন্যেরা কাজ করে সেরা দুনিয়ার জন্য, মুসলমানরা কাজ করে আখেরাতের জন্য। এই টার্গেট পরিবর্তন করার জন্যই কিন্তু এই পরিবর্তনটা আসে। এই যে আমরা সব কাজ বাদ দিয়ে মসজিদে এসেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে থাকব, আমাদের আকীদা হলো এই, এর বিনিময়ে আমরা আখেরাতে নেকি পাব। যদি এই বিশ্বাস না থাকতো এই মসজিদে কেউ আসত না, সব ক্লাব ঘরে চলে যেত, ক্রিকেট খেলতো বসে বসে। না, এই আকীদা, আমাকে মরতে হবে, আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এবং সেখানে আমাকে আল্লাহকে জবাবদিহি করতে হবে। প্রতি জুমাতে ইমাম সাহেবরা 2টো সূরা পড়েন, আপনারা সবাই জানেন। প্রথম রাকাতে কি পড়েন? সাব্বিহিস্মা রাব্বিকাল আলা। কেন পড়া হচ্ছে এটা? এর মধ্যে কি বোঝানো হচ্ছে মুসলমানদের উদ্দেশ্যে? আমরা আরবি বুঝি না, আরবি অনুবাদ জানি না, যেজন্য এর মজা বুঝতে পারি না। ওই সূরার মধ্যে আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমাদের যাবতীয় অশান্তির মূল একটাই, তোমরা দুনিয়াবী জীবনকে অগ্রাধিকার দিয়েছ, অথচ আখেরাতটাই হলো উত্তম এবং চিরস্থায়ী। তুমি দাঁড়িয়ে কথা বলছ, আমার হুকুম আছে বলে কথা বলতে পারছ, তোমার আগেই যদি নির্ধারিত থাকে যে তোমাকে খদ্দার মধ্যে আমি উঠিয়ে নেব, তোমার কণ্ঠ থেকে শব্দ বের হওয়ার আগেই তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বহু মানুষ এভাবে বিদায় হয়ে গেছে, সেজদায় গিয়েছে আর ওঠে নাই, খদ্দা দিচ্ছেন খদ্দা শেষ করতে পারে নাই, এরকম বহু প্রমাণ আপনাদের সামনে আছে। জীবনের চাবি যার হাতে, তিনি সুইচ অন করেন এবং অফ করেন, এই বিশ্বাস মুসলমানরা করে। এবং মৃত্যুর পরেই আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, প্রতি মুহূর্তে মুসলমান সে অনুভূতির মধ্যে চলে। যাদের মধ্যে এই অনুভূতি প্রবল, তাদের মধ্যে দুনিয়াবি কাজকর্ম সুন্দর, ইমান পূর্ণ। আর যাদের মধ্যে অনুভূতি দুর্বল, অথবা শয়তান তাদেরকে ভুলিয়ে দেয়, তাদের দুনিয়াবি জিন্দেগি হলো কঠিন। হাফেজ ইবনে কাসির একটা চমৎকার একটা ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন, দেখো, ইন্নাল আরব কানু মুতামাসসিকিনা বিদ্দিনি ইব্রাহিম ফবদ্দালু তাওহীদা শিরকান ওয়াল ইয়াকিনা শাক্কান ওয়াবতাদাউ আশিয়া ওয়াকাযালিকা হালাতু আহলিল কিতাবাইন। আরবরা আগে ইব্রাহিমী দ্বীনের কঠিন অনুসারে ছিল, পরবর্তীতে তারা তৌহিদকে শিরকে পরিণত করে এবং ইয়াকিনকে সন্দেহের মধ্যে নিয়ে আসে, অসংখ্য বেদাত তারা সৃষ্টি করে। ফারসালাল্লাহু রাসূলাহু মুহাম্মাদান বিদ্বীনিল কামিল, অতঃপর আল্লাহ পাক তার রসুল মুহাম্মদকে পাঠালেন পূর্ণ একটা দ্বীন দিয়ে। এখন এই দ্বীন যারা পূর্ণভাবে অনুসরণ করবে তারাই জান্নাতি হবে, যারা এই দ্বীন পূর্ণভাবে অনুসরণ করবে না তারা জাহান্নামী হবে। কথা খুবই পরিষ্কার। এইখানে গিয়েই আমাদের জীবনে পরীক্ষা শুরু হচ্ছে। বিগত যুগের যত নবী ছিলেন তাদের জীবনে একই অবস্থা ছিল, তাদের জীবনেও যতদিন তারা বেঁচে ছিলেন তাদের একদল হাওয়ারি ছিল, খালেস অনুসারী ছিল। ইয়াখুযুনা বিসুন্নতি ওয়ায়ামুরুনা বিআমরিহি, তারা তাদের নবীর সুন্নত অনুসরণ করতেন এবং তার নবীর আদেশ পালন করতেন। ফখালাফা মিন বাদিহিম খালফুন, এর পরবর্তী একদল লোক আসলো, পরবর্তী উত্তরসূরিরা, তারা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন ইয়াফালুনা মা লা ইউমারুন, তারা এমন এমন কথা বলতে শুরু করলো যা তাদেরকে, যা তারা করে না, মুখে খুব বলে করে না, আর এমন এমন কাজ তারা করে যেগুলো করতে তাদের নির্দেশ দেওয়া হয়নি। এটা আগের নবীদের জীবনে যেমন সত্য ছিল আমাদের নবীদের জীবনে ঠিক একই সত্য। কুরাইশ বংশের লোকেরা নিজেদেরকে হমস বলতো, আহলুল্লাহ বলতো, আহল বাইতুল্লাহ বলতো, কত অহংকার তাদের ছিল। আমরা আল্লাহর ঘরের বাসিন্দা, আল্লাহওয়ালা, আমরা হলাম কঠোর ধার্মিক। সেই অহংকারের কারণে তারা আরাফাতের ময়দানে হজে যেত না, ওরা হজ করতো মুজদালিফাতে, কারণ মুজদালিফা হলো হারামের এলাকার মধ্যে, আরাফাত হলো হারামের এলাকার বাইরে। তারা বলতো আমরা হলাম আল্লাহর মানুষ, আল্লাহওয়ালা, আমরা আল্লাহর হারামের মধ্যে থাকব, বাইরে কেন যাব। ফলে বাধ্য আয়াত নাজিল হলো সুম্মা আফিজু মিন হাইসু আফাদান নাস, তোমরা সেখান থেকে চলে এসো তাওয়াফ ইফাদা করার জন্য মক্কায়, যেখান থেকে অন্যরাও আসে, অর্থাৎ আরাফাতের ময়দান থেকে। এরপরে মক্কার লোকেরা আরাফাতের ময়দানে চলে আসলো হজ করার জন্য। এই যে ধর্মের অহংকার নিজেদের মধ্যে ছিল, কিন্তু আল্লাহ কাছে গ্রহণযোগ্য হয়নি, কারণ তারা আল্লাহ নবীর আনুগত্য করেনি, তারা আল্লাহকে বিশ্বাস করেছিল, আল্লাহকে মানেনি, আল্লাহ রসুলকে মানেনি। আমাদের জীবনে একই অবস্থা ঘটবে, এজন্য আল্লাহ রসুল নিজে এই হাদিসটা আমাদের বর্ণনা করেছেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন, ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিনুন, ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন, ওয়া লাইসা ওয়ারা যালিকা মিন খারদালি মিন ঈমান। যারা সমাজের এই কুসংস্কার দূর করার জন্য হাত দিয়ে চেষ্টা করবে তারাও মুমিন, জবান দিয়ে চেষ্টা করবে তারাও মুমিন, অন্তর দিয়ে ঘৃণা করবে তারাও মুমিন, এর পিছনে সরষে দানা পরিমাণ কোনো ঈমান নাই। কিভাবে চেষ্টা করবে? একাকী চেষ্টা করুন, সম্মিলিতভাবে চেষ্টা করুন। একাকী চেষ্টা নবীরা তো শুরু করেছিলেন, কিন্তু একাকী চেষ্টা তারা শেষ করেননি। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়ামানিত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তুমি বলে দাও এটাই আমার পথ, সিরাতে মুস্তাকিম, ওহির বিধানের রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি ডাকি মানুষকে আল্লাহর পথে, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, অন্ধ অনুসরণের মাধ্যমে নয়, রওয়াজ পূজার মাধ্যমে নয়, দুনিয়া যেমন চলছে তেমন চলতে হবে এইটা নয়, আলা বাসীরাতিন, চোখ মুখ খোলা রেখে ওহির বিধান অনুসরণ করে। আনা অমানেত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা, এর মধ্যেই প্রমাণ হয় যে একাকী দাওয়াত দেওয়ার সুযোগ নাই, আপনাকে অবশ্যই সংগঠিতভাবে সমাজ সংস্কারে এগিয়ে আসতে হবে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আরাদা মাহবুবাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআহ, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবন যাপন করে। এমনকি তিনজন থাকলে একজনকে সেখানে আমির করতে বলা হয়েছে। কারণটা কি? মুসলিম উম্মা সুশৃঙ্খল জাতি, সুশৃঙ্খলভাবে সমাজটাকে গড়ে তুলবে, এটাই তাদের দায়িত্ব। মসজিদ মাদ্রাসা সবই থাকবে, কিন্তু সেখানে যদি সংস্কার কার্যক্রম না থাকে, মানুষকে আল্লাহ দ্বীনের কথা শোনানোর সুযোগ না থাকে, সেভাবে গড়ে তোলার চেষ্টা না করা হয়, তাহলে সবই আগের মতো হয়ে যাবে, যেমন ইতিপূর্বে উম্মতগুলো ধ্বংস হয়ে গেছে। আর সবাই আমরা জানি একটা গাছকে গড়ে তুলতে গেলে যেমন সেখানে পরিচর্যা করতে হয়, সেখানে আগাছা সাফ করতে হয়, বেড়া দিয়ে ঘিরতে হয়, তারপর আস্তে আস্তে গাছটি বড় হয়, তারপর সেখানে ফুল হয়, ফল হয়, এটা সমস্ত গড়ে তুলতে গেলে ঠিক অনুরূপভাবে শুধু একদিন একটা বক্তৃতা দিয়ে হয় না, এর পিছনে লেগে থাকতে হয়, সবসময় মানুষকে ডাকতে হয়, হাতে কলমে শিখাতে হয়, এইটা সুন্নত, এইটা বেদাত, এইটা শেরেক, এইটা তৌহিদ মানুষকে বুঝাতে হয়, তবেই একটা মানুষ আস্তে আস্তে শিখে। এই প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাওয়াটাই হল সংস্কারকদের সবচেয়ে বড় দায়িত্ব। এই গুরুদায়িত্ব একসময় আমাদের মুরব্বীরা পালন করেছিলেন, সে কারণেই সে কারণ উপমহাদেশে আহলাদিস আন্দোলন বিজয় লাভ করেছিল। এই পূর্ববংশে উত্তরবঙ্গে সর্বত্র আমরা কিন্তু প্রথম থেকেই আহলাদিস ছিলাম না, আমরা ছিলাম আগে সব বেদাতি, বরং ইতিহাসে আমরা দেখে পেয়েছি আগে ছিল বৌদ্ধ, পরে হয়েছে হিন্দু, আর ব্রাহ্মণদের কাছ থেকে এসেছে ইসলামের হাতে এদেশের শাসন ক্ষমতা। যারা এসেছিলেন প্রথমে তারা সবাই সাহাবায়ে কেরামের সাথী ছিলেন, মহাদ্দিস উলামায়ে কেরাম এবং আরব বণিকদের মাধ্যমে দেশে ইসলাম আসলো, তারা সবাই আলহামদুলিল্লাহ আহলে হাদিস ছিলেন। পরবর্তীকালে শিরক ও বেদাতের সরাসরি কারণে আস্তে আস্তে মানুষ বেদাতি হয়ে গেছে। আমরা আমাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করি, সমাজে বেদাত থাকবে না। সমাজে শিরক ও বেদাতের জয় জয়কার হচ্ছে আমাদেরই দুর্বলতার কারণে, এ দায়িত্ব মূলত আমাদেরই ছিল। যদি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, ইনশাল্লাহ সবাই না হোক আল্লাহ যাকে কবুল করবেন তিনি তো ফিরবেন, কিন্তু আমরা যদি দাওয়াত না দিই তাহলে সে আল্লাহর কাছে কি কৈফিয়ত দেওয়া হবে? সমাজ আস্তে আস্তে একেবারে সর্বব্যাপী জাহিলিয়াতের মধ্যে আমরা ডুবে গেছি। এই সার্বিক জাহিলিয়াত থেকে উদ্ধার করার জন্য সার্বিক প্রচেষ্টা প্রয়োজন, আর সে কারণেই আমাদেরকে সার্বিকভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আর কয়েকটি কথা সবসময় মনে রাখা দরকার, যে আমরা যেন দিনের কাজ করতে গিয়ে এমন কিছু কাজ না করে ফেলি যেটা আমাদের দিনটাকে বরবাদ করে দেয়। আপনারা সবাই জানেন হক তিন রকম, হকুল নফস, হকুল্লাহ, হকুল ইবাদ। নফসের হক, আল্লাহর হক আর বান্দার হক, এই তিনটা হকের মধ্যে তৃতীয় যে হকটা বান্দার হক, এটা যদি যথাযথভাবে আদায় না করা হয় তাহলে তিনি আল্লাহর কাছে মুক্তি পাবেন না। আমরা দেখেছি জানাজা রেডি হয়েছে, আল্লাহ রসুল জানাজা পড়ার জন্য এসেছেন, জিজ্ঞেস করলেন এ কি কোনো ঋণ আছে কারো কাছে? বলে হ্যাঁ ঋণ আছে, ঋণ পরিশোধ করো তারপরে জানাজা পড়ব। জানাজা হচ্ছে না, কেউ এগিয়ে আসছে না। একদিক দিয়ে একজন বললেন হে আল্লাহ রসুল, আমি ওই ব্যক্তি ঋণের দায়িত্ব গ্রহণ করছি, আপনি জানাজা পড়ুন। এমনকি যদি শহীদ হয় কোনো ব্যক্তি, আমরা জানি শহীদ সব জান্নাতি, এই ব্যক্তিও তার শাহাদাত তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে, মোচন করে দিবে, কিন্তু ঋণের গুনাহ মোচন করা যাবে না, কারণ ঋণটা হলো হকুল ইবাদ, অন্যের পাওনা, সেই ব্যক্তি মাফ না করলে আল্লাহ মাফ করেন না। কঠিন বিষয়, কেয়ামতের দিন আল্লাহ রাসূল একজন জিজ্ঞেস করলেন এ সাহাবীরা বলো তো মুফলেস কে? মুফলেস অর্থ হলো নিঃস্ব। সাহাবীরা কেন জবাব দিলেন মাল্লা মালালু আলা মাতা, আমরা তো নিঃস্ব ওই ব্যক্তিকে বলি যার কোনো মালমাত্তা নেই, সম্পদ নেই, কিছুই নেই। আল্লাহ রাসূল বলেছেন ভুল বলছে, এটা ঠিক না। কেয়ামতের দিন নিঃস্ব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সালাত, সিয়াম, হজ, জাকাত, উমরার নেকির পাহাড় নিয়ে হাজির হয়েছে, লাখ লাখ টাকা দান করেছে, বহু নেকি। এবার আল্লাহ রাসূল আল্লাহ পাক বিচার বসলেন যে এই ব্যক্তি জান্নাতে যাচ্ছে, এর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কি? এইবার শুরু হবে সাতামা হাজা ওয়াকালা মাল হাজা ওয়াকাদাবা হাজা ও জারাবা হাজা শুরু হয়ে যাবে। একজন সে বলল হে আল্লাহ, ওই ব্যক্তি আমাকে একদিন মেরেছিল, আমি দুর্বল, আমি প্রতিশোধ নিতে পারিনি, আজকে তুমি আল্লাহ তুমি প্রতিশোধ নাও। কি নেবে প্রতিশোধ? ওনার ওই নেক আমল থেকে নিয়ে এই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে। আরেকজন এসে বলছে, হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে ওই ব্যক্তি একদিন গালি দিয়েছিল, প্রতিশোধ নেওয়া হবে তার নেক আমল থেকে। আমাকে এক ব্যক্তি অপবাদ দিয়েছিল, আমি কিছুই করতে পারিনি, আমার হাতে ক্ষমতা ছিল না, প্রতিশোধ নেওয়া হবে তার আমলনামা থেকে, নেকি থেকে। ওয়াসাফাকা দামা হাজা, একজনকে খুন করে ফেলেছে, দুনিয়া তার বিচার হয়নি, আর বিচারে কি হবে, মরিতে গেছে অলরেডি, অন্যায়ভাবে খুন করেছে। আল্লাহ পাক বলবেন, ওর নেক আমল থেকে নিয়ে নাও। এইভাবে নীতি নিতে দেখা যাবে সমস্ত আমল শেষ। এরপরও অভিযোগ আসতেছে, কি হবে তখন? তখন হবে কি, অভিযোগকারী ব্যক্তির যত গুনাহ ছিল ওই গুনাহগুলো এই ব্যক্তির আমলনামায় দেওয়া শুরু হবে, যেহেতু ওনার নেকি শেষ। এইভাবে শেষ চূড়ান্ত বিচার দেখা যাবে, যিনি নেকির পাহাড় নিয়ে হাজির হয়েছিলেন কিয়ামতের মাঠে, তিনি অবশেষে নিঃস্ব দরিদ্র হয়ে গেলেন, নেকি তার কিছুই নাই, এবার তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ রসুল বললেন, হে সাহাবীরা, এই হলো সবচেয়ে বড় নিঃস্ব, কারণ সে হক্কুল ইবাদ আদায় করেনি। সে হক্কুল্লাহ আদায় করেছে, সালাত আদায় করেছে, সিয়াম আদায় করেছে, হজ করেছে, উমরা করেছে, হক্কুল্লাহ কোনো সমস্যা নেই, নেকি পেয়েছে। হক্কুল নফস আদায় করেছে, সে ভালো খানাপিনা করেছে, কার সঙ্গে খারাপ ব্যবহার করেনি, সবই ঠিক আছে, নিজের ছেলে মেয়েকে ভালোভাবে খাইয়েছে, ভালো পোশাক পরিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু হক্কুল ইবাদের বেলা সে ব্যর্থ হয়েছে, অন্যের হক যথাযথভাবে আদায় করেনি। কথাগুলো একেবারে মুসলিম শরীফের সহি হাদিস থেকে আমরা বলছি। আমাদের মধ্যে যদি এই ত্রুটি চলে আসে, আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই বিষয়টা খুবই গুরুত্ব দিতেন, খুবই গুরুত্ব দিতেন। এমনকি আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, আপনারা সবাই জানেন, তো অত্যন্ত গরিব মানুষ, কাপড়ের ব্যবসা করতেন, এবং ব্যবসা করবে না দেশ চালাবে। সবাই মজলিস সুরা বসলো যে, আবু বকর, আপনি যদি এখন ব্যবসা করেন তো আপনার দেশ চালাতে পারবেন না, তো আমরা আপনাদের একটা ভাতা নির্ধারণ করি। উনি বললেন যে, না, কোনো দরকার নেই। একদিন দেখা গেল আবু বকর সিদ্দিক পিছিয়ে পিছিয়ে ওই অনেকে তাকায়, তো যে নেতাদের হাতে তাদের বিবাদ খুব, পিছনে সবসময় লোক থাকে, কোন জায়গায় কোন ভুল করি বসে। দেখা গেল যে গভীর রাত্রিতে, অর্থাৎ শেষ রাত্রি সাহাবায়ে কেরাম সালাত আদায় করতেন কিন্তু অন্ধকারে, সেখানে একজন মানুষ ঢুকছে এক ঘরে, অনেকক্ষণ পরে বেরিয়ে আসছে। এইভাবে একদিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন চলছে। তখন যিনি দেখছেন বিষয়টা, তার কিউরিওসিটি হলো, দেখতে ব্যাপারটা কি। যখন ওই লোকটা বেরিয়ে গেল, তখন এই লোকটা সেই ঘরে ঢুকলো, ঢুকে দেখলো ঘরের মধ্যে একটা মহিলা। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন, মনে খারাপ চিন্তা আসবে, একটা ঘরে একটা মহিলা, একটা পুরুষ লোক ডেইলি সকালবেলা অন্ধকার থাকতে থাকতে ঢুকে আর বের হয় এক দু ঘন্টা করে পরে, নিশ্চয়ই খারাপ কোনো কাজ করে। সে মহিলাকে গিয়ে দেখে বুড়ি, বুড়িমাকে ডাকছে, চোখে দেখে না, মাজুর প্যারালাইজড হয়ে পড়ে আসে। তো বলছে, বুড়িমা, তোমার এখানে কে আসছিল একটু আগে? তো আমি তো জানি না, রোজই তো আসে। তাহলে, হ্যাঁ, রোজ আসে, আমার থালা বাটি প্লেট সব মেজে দিয়ে যায়, সাফ করে রেখে যায়, আমার পেশাব পায়খানা সাফ করে চলে যায়, কোনোদিন তার কণ্ঠ আমি শুনিনি, আর আমি তো চোখে দেখতে পাই না, কি করে তোমাকে বলবো কে আসে কে যায়। ওই ব্যক্তি আবারও পরের দিন ওর পেতে বসেছেন, দেখি আসে কে আসে, ঠিকই তিনি আসলেন, এবং ঠিকই তিনি ওরকম ভাবে বেরিয়ে গেলেন। এইবার ওমর ফারুক বেরিয়ে বলছে, ইয়া আবু বকর, কাদ আতবাতা বাদাকা বা খলিফাতাম বাদাক, হে আবু বকর, তোমার পরবর্তী খলিফা যারা হবে তাদেরকে তুমি বড় কষ্ট দিয়ে চলে গেলে, এত কষ্ট তো আমরা করতে পারবো না। এখন বুঝতে পারলেন লোকটাকে, ইনি হলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, বলুন সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তার উপরে রহমত নাযিল করুন। চিন্তা করেন, ফজরে পড়ে ওই অন্ধকারের মধ্যে, কারণ ওই মহিলার কেউ নাই, ছেলে নেই, সন্তান নেই, কিছু নেই, দেখার কেউ নাই। আমি তো রাষ্ট্রনেতা, আমারই তো বড় দায়িত্ব, কেমন তোমার আমাকে জিজ্ঞাসিত হতে হবে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের অনুভূতি। ওমর ফারুক একজন খতবা দিচ্ছেন, দেখো যদি আজকে ফরাত নদীর কূলে একটা বকরিও রাষ্ট্রীয় অবহেলার কারণে না খেয়ে মৃত্যুবরণ করে, আমি ধারণা করি কিয়ামতের দিন ও সম্পর্কেও আমি ওমরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কি অনুভূতি তাদের মধ্যে ছিল। তৎকালীন পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি বলে খ্যাত রোমক সম্রাট হেরাক্লিয়াস মুসলমানদের এই ব্যাপক বিজয়ের মূল উৎস কি খোঁজার জন্য গুপ্তচর পাঠিয়ে দিলেন। মদিনাতে এলেন তিনি, এসে বলছে গো তোমাদের রাজা কোথায় থাকে? আমাদের তো কোনো রাজা নাই, রাজপ্রাসাদটা দেখা অন্তত, প্রাসাদও তো নাই, তো তোমাদের কে চালায়? বলে আমাদের একজন খলিফা আছে, উনি কোথায়? তোর ওই জায়গা খেজুর গাছতলায় শুয়ে আছে। ঠিকই, খেজুর গাছতলায় ছায়ার নিচে তরবারিটা মাথায় দিয়ে উনি ঘুমিয়ে আছেন। তামাম রাত তো ঘুরতে হয় মদিনা শহরে, কে কিভাবে আসে না আসে, রাত্রে তো আর ঘুম হয় না। এই দৃশ্য দেখে চলে গেলেন যে হে বাদশাহ হেরাকল, আপনাকে কি বলবো? ওদের বলে কোন রাজাও নেই, রাজপ্রাসাদ নেই, কিন্তু আমি দেখে এসছি, তা আপনাকে বিশ্বাস করবেন না। তো কি দেখে এসছ? বলে একাকে দেহরক্ষীহীন ভাবে, পুলিশ পুলিশ কিছুই নেই, একাকে শুয়ে আছে গাছতলায়, আর যে লোকটার ভয়ে আপনি থরথরে কাঁপছেন। তখন বাদশাহ বলছেন দেখো ওই ওমর জনগণের অন্তরে এমন ভাবে ঢুকে বসে আছে, ওর দিকে কঠোরভাবে তাকালেই জনগণ জীবন দিয়ে দেবে ওর জন্য, আর সেজন্য তার রাজপ্রাসাদও লাগে না, পুলিশও লাগে না, কিছুই লাগে, সমস্ত লোকই তোর পুলিশ, ওকে কে মারবে? মনে রেখো তোমার রিপোর্ট যদি সত্য হয়, আমি যে বসে আছি আমার সিংহাসনের মাটিটুকু পর্যন্ত আগামী দিন মুসলমানদের কর্তনগত হয়ে যাবে, এবং সেটাই হয়ে গেছিল পরে। মুসলমানদের যারা নেতা হয় তাদের এটাই হয় চরিত্র, তারা সবসময় কর্তব্যের ভারে একেবারে বিগলিত হয়ে থাকেন। وقال رسول الله صلى الله عليه وسلم ما من وال يسترعيه الله رعية فيموت ما يموت هو غاش لرعيته الا حرم الله عليه الجنه رواه مسلم الله الرسول বলছেন দেখো আল্লাহ পাক যখন কাউকে জনপ্রতিনিধি করেন, রাইয়া মানে রাখালি, রাখাল তো গরু রাখাল তো না, মানুষের রাখাল, আল্লাহ পাক যাকে নেতৃত্বে বসান ক্ষমতায় বসান, যদি তিনি যথাযথ হক আদায় না করতে পারেন, ওই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দেন। এই জন্য ইসলামের নেতৃত্ব চেয়ে নেওয়া একদম কঠোরভাবে নিষেধ, লা তাসআলুল ইমারা ফাইন্নাহু সানাদামাতুন ইয়াউমাল কিয়ামাহ, হে মুসলমান তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, এটা কিয়ামতের দিন লজ্জার কারণ হবে, কারণ এর হক আদায় করা খুব কঠিন। এজন্য ইমারাত খেলাফত খুবই কঠিন জিনিস, এই দায়িত্ব যারা পালন করবেন তাদেরকে অত্যন্ত হুঁশিয়ারের সঙ্গে সামনে পা ফেলতে হয়, এবং দিন রাত তাদেরকে এই কর্তব্যের বোঝা বহনের দুশ্চিন্তায় সবসময় মেলান থাকতে হয়। সমাজের যদি দশটা লোকের যদি কেউ নেতা হয়, এটা আল্লাহর রবি ভালো মনে করার নেই। একদিন আবুদার গুফারিকে বলছে, আবুদার গুফারি আমি যা নিজের জন্য পছন্দ করি তুমি কি তার নিজের জন্য পছন্দ করো না? হ্যাঁ অবশ্যই, দেখো তুমি দুজনের উপরও তুমি নেতা হয় না, কারণ ওই দুজনের দায়িত্ব তোমাকে আল্লাহ কাছে আল্লাহ জিজ্ঞেস করে তোমাকে, কঠিন ব্যাপার। প্রতিটি বিষয়ে হক্কুল ইবাদ সবচেয়ে বড় জিনিস, স্ত্রী স্বামীর হক আদায় করবেন, স্বামী স্ত্রীর হক আদায় করবেন, প্রত্যেকের প্রত্যেকের হকের প্রতি যদি আমরা খেয়াল রাখি, সন্তান পিতার প্রতি হক আদায় করবেন, পিতার সন্তানের প্রতি হক আদায় করবেন, এগুলি মৌলিকভাবে একটা হাদিসে এসেছে। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান লাম ইয়ারহাম সাগীরানা অলম ইয়ারেফ শরফ কবিরেনা ফলাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের স্নেহ করল না এবং বড়দের মর্যাদা মূল্যায়ন করল না সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়। এই একটি হাদিস যদি ফলো করতাম আমরা, তাহলে সামাজিক জীবনে আমাদের অত্যন্ত সুন্দর মধুর হয়ে যে উঠত, আস্তে আস্তে বড়দের প্রতি ভালোবাসা ছোটদের প্রতি স্নেহের এই বন্ধনে সমাজ আবদ্ধ হয়ে যেত, সমাজে সুন্দর একটা আবহাওয়া ফিরে আসত। আহলে হাদিস আন্দোলন সবসময় মানুষকে কোরআন হাদিসের দিকে আহ্বান করে, এই আহ্বানের মধ্য দিয়েই মানুষের অন্তর বিপ্লব ঘটায়। যদি মনে করেন যে সরকার পরিবর্তন করার মাধ্যমেই সমাজ পরিবর্তন হবে, এটা ভুল কথা। মানুষ পরিবর্তনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয়, এটাই নবীদের তরিকা। নবীরা সবসময় মানুষের কাছে গিয়েছেন, মানুষের আকিদা পরিবর্তন করেছেন, শিরক বিদআত থেকে তাদেরকে মুক্ত করেছেন, অতপর সেই শিরক বিদআত মুক্ত মানুষগুলোই পরবর্তীতে আবু বকর ওমর ওসমান আলীর মতো মহা মানুষে পরিণত হয়েছেন, এবং তাদের হাতেই যখন এসেছে আল্লাহর পক্ষ থেকে সরকারি ক্ষমতা, তখন তারা সারা পৃথিবীকে এমন শাসন উপহার দিয়ে গেছেন যে পৃথিবীর সকল মানুষ তাদের কথা চিরদিন স্মরণ করে। মাত্র 10 বছর ক্ষমতা ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। যাকাত নেওয়ার লক্ষ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন থেকে এত বেশি এসেছে ধন সম্পদ, উনি বলি পাঠালেন যে ইয়ামানের গভর্নরকে এগুলো তুমি ইয়ামানেই রাখো, মদিনায় এগুলো নেওয়ার লোক নাই। উনি বলি পাঠাচ্ছেন আমি ইয়ামানে কোথায় রাখবো, ইয়ামানেও কোনো লোক নাই। শেষকালে উমর ফারুক বলি ফেললেন সমস্ত ইসলামিক খেলাফতের অধীনে, মনে রাখবেন এক ছোট্ট নয় 22 লাখ বর্গমাইল এলাকা তখন ছিল, আজকে বাংলাদেশে তো অল্প ছোট্ট একটা জায়গায় বাস করে, আমার 22 লক্ষ বর্গমাইল এলাকা মানে প্রায় ইন্ডিয়ার মতো, সমস্ত এলাকায় ইসলামিক খেলাফত ছিল তখন। উনি বলে ফেললেন যে আমি আমার ইসলামিক খেলাফতের অধীনে একটা যারা পাহাড়ে গরু ছাগল দুম্বা চড়ায় আমি তাদেরকেও রাষ্ট্রীয় ভাতা দেবো, নাহলে আমি এত টাকা রাখবো কোথায়। 10 বছরের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ খেলাফতে পরিণত হয়ে গেল। কারণটা কি? সুদ ছিল না, পুঁজিবাদ ছিল না, মজুদদারি ছিল না, ধোকাবাজি ছিল না, মানুষ মিথ্যা বুঝত না, ভেজাল ছিল না। সৎ মানুষের এই সুন্দর সমাজে সততার মাধ্যমে মানুষের মধ্যে শান্তি আসে, মানুষ যখন অসৎ হয়ে যায় সব ধ্বংস হয়ে যায়। সেজন্যই মানুষকে সৎ বানানো, মানুষকে ইমানদার বানানো সবচেয়ে বড় জিনিস, এটাই হলো নবীদের তরিকা। কোরআন এবং হাদিস হচ্ছে তার একমাত্র মাধ্যম, নিজস্ব মন গড়া কোনো কথা বলা চলবে না। কোরআন এবং সহিহ হাদিসের বিধান জনগণের সামনে তুলে ধরা এবং বাচ্চাদেরকে গড়ে তোলা, তরুণ ছেলেদেরকে এদিকে গড়ে তুলতে পারলেই সমাজ পরিচ্ছন্ন হবে, এর বাইরে বাঁচার কোনো রাস্তা নাই। কোরআন এবং হাদিসের এই বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধানই মানুষের সমাজে শান্তি আনতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার জন্য এগিয়ে আসার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد একটা হাদিস বললে আপনারা কি মানবেন? আল্লাহ শুনছেন আপনাদের মানার কথা। আমি যখন এলাম তখন এক কাতার মুসল্লি ছিল না, অথচ খোদ্দা শুরু হয়ে গেছে তখনই। হাদিস আপনারা জানেন ভালো করেই, খতে উঠে গেলে পরে যারা আসে তারা কিন্তু ওই জুমার নাকি পায় না। এখানে কাতে বসে থাকেন ফেরেশতা, প্রথম আসলে উঠের সমান নাকি, পরে যারা আসেন গরুর সমান নাকি কোরবানির সমান, এরপরে যারা আসেন ছাগল কোরবানির নাকি, এমনি করে করে যখন খতে উঠে যায় দফতর বন্ধ করে দেয়। এখন যারা আসে দফতর ভুক্ত হয় না, তাহলে কি আপনারা লস করলেন না লাভ করলেন? যারা পরে এসছেন নিঃসন্দেহে লস করেছেন। এই লস কি আরো করবেন ভবিষ্যতে? করেন না, দয়া করে করবেন না। হাদিসকে সম্মান করুন, আল্লাহর রহমত আসবে। এখন মসজিদ ভরে গেলে কেন? ভরা যে ছিল ক্ষতি বাসার আগেই। চেষ্টা করুন হাদিসটা মানার, এটা মনে রাখবেন আল্লাহ রসুল বলছেন দেখো যদি কেউ পিছনে আসো তোমরা, তোমরা জান্নাতে গেলেও পিছনে যাবা, আগে যেতে পারবো না। কিন্তু আমরা চাচ্ছি জান্নাতে আগে যাব, পিছনে কেন যাব? এটি তো আসে ফাওয়াইলুল লাযিনা, কি হলো ফাওয়াইলুল মুসাল্লিনা লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল মানে দুর্ভোগ হলো ওই মুসল্লিদের জন্য যারা সালাত সম্পর্কে অলসতা করে, উদাসীনতা দেখায়, জুম্মার খুতবারে হোক না শেষ দিকে যা হাজির হব। এটি তো মানসিকতা আমাদের, এটা হবে না, নেকি থেকে মাহরুম হয়ে যাবো। দয়া করে আগে আসবেন, হাদিসটা মেনে চলার চেষ্টা করুন। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر